মানি। দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে। পিঠাপুলি বানাইয়া পায়েস রাঁধিয়া, পিঠাপুলি বানাইয়া পায়েস রাঁধিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পায় কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে মাঝে। দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মহাকান্দা বলে, ভীষণ জ্বরের ঘরে মহাকান্দা বলে, ভুইলা কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যা, কত ছেলে বাড়ি যায় আমার না কাছে ফুরায়, যাব যাব তবু বাড়ি হয় না যাওয়ারে মাঝে। দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগের মতো, এখন আর পথ চাইয়া, এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গুমরে মরে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن، ذلك الفوز العظيم. ভবনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ ইশারা ইঙ্গিতে ঋতুর পরিবর্তন, বৃষ্টি বর্ষণ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হচ্ছে, হয় যে আল্লাহ তাআলা আমাদের পাপীদের জন্য জাহান্নাম এবং পুণ্যবানদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ববরেণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের পথ বাতলে গেছেন। আজকে আলোচ্য বিষয়ে আপনাদের কাছে এমন কয়েকটি কাজের কথা উল্লেখ করব, যে কাজের ফলে জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ হবে, গৃহ নির্মাণ হবে, বিল্ডিং নির্মাণ হবে, অট্টালিকা তৈরি হবে। আমরা এমন কেউ নেই যে জান্নাত যেতে চাই না, যদিও জান্নাতের কাজ না করি তবুও জান্নাত যেতে চাই। জান্নাতে কেমন ঘর হবে, কেমন বিল্ডিং হবে, যেমন আপনি বানাবেন দুনিয়ার বুকে, যেমন ঘর বানান, যেমন বিল্ডিং বানান, সেই রকম আপনি জান্নাতের বিল্ডিংটা নিজের হাতে নিজের ইচ্ছা মতো বানাতে পারেন। তার পদ্ধতি কি সেসব তো কোরআন ও হাদিসে বিস্তারিত বহু আলোচনা হয়েছে, কিন্তু আজকে আপনাদের কাছে এমন কয়েকটা আমলের কথা বলবো যে মাত্র আধ ঘন্টার মধ্যে জান্নাতে আপনি একটা ঘর বানিয়ে নিতে পারবেন। বরং কোন কোন কোন একটা এমন কাজ আছে যেটা 20 মিনিটের মধ্যে আপনি জান্নাতে একটা ঘর বানিয়ে নিতে পারবেন, 15 মিনিটের মধ্যে এমন কাজ আছে যা জান্নাতে আপনার জন্য একটা ঘর তৈরি করা হবে, বরং 3 মিনিটে, 15 সেকেন্ডে, বরং 3 সেকেন্ডে এমন একটা কাজ আছে যে কাজ করলে আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। বুঝতেই পারছেন, যে কাজ 3 সেকেন্ডে করা যায়, 15 সেকেন্ডে বা 1 মিনিট 2 মিনিটে করা যায়, সেই কাজ করে জান্নাত নিতে আমাদের লোভ হয় না, হয় না? এই জন্য অনেকের জানা নেই, হয়তো হয়তোবা সে কাজ সে করে কিন্তু জানা নেই যে এই কাজের ফলে আমার জন্য জান্নাতে গৃহ নির্মাণ হবে। সেই জন্য তাগিদ স্বরূপ আজকের এই বিষয় আপনাদের সামনে রেখেছি যে জান্নাতে আপনার গৃহ বাইতুন ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে আজকে সে আলোচ্য বিষয়। আসুন আমরা একটা একটা করে দেখি কি করলে জান্নাতে ঘর তৈরি হয়। প্রথম কাজ এবং আমাদের জীবনের প্রথম কাজ, সাবালক হলে প্রথম কাজ, ইমান বিল্লাহ। ইমান যখন আসবে আপনার জন্য জান্নাতের ঘর তৈরি হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাকীমা মিন লুলুয়া ওয়াহিদা মুজাওয়াকা। মুমিনের জন্য জান্নাতে এমন একটা খিমা হবে, খিমা আপনারা জানেন তাই না, যে শিবির টেন্ট তাবু, এমন একটা খিমা হবে যেটা একটা মতি দিয়ে তৈরি, একটা মতি, সেই মতিটা এইভাবে মুজাওয়া মানে ভিতরে অন্তঃসাশূন্য, ভিতরটা খালি হবে, ফাঁপা মতি যাকে বলে, মতি চারিদিকে দেওয়া আর মাঝখানটা এমন ফাঁপা, একটা মাত্র মতি দিয়ে সেই খিমা তৈরি হবে। কতটা উঁচু হবে হুজুর বলছেন, ফিসসামা ইতুলুহা ফিসসামা 60 মাইল, আকাশের দিকে 60 মাইল উঁচু হবে। সুতরাং এটা চওড়া কথা হয়ে বুঝেন, এইভাবে লম্বা চওড়া খিমা তৈরি হবে। কিসের খিমা? এই যে তিরপলের না, মতি, মতির খিমা হবে তার জন্য, মুমিনের জন্য, যে ব্যক্তি ইমান আদায় করেছে। আর ইমান বিল্লাহ ওয়া আমালুস সালেহ, আপনারা জানেন ইমান কাকে বলে, ইমান বললি তো হয় না, মুমিন বললি তো হয় না, ইমান হচ্ছে তিনটে বস্তুর সমষ্টির নাম, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আর কাজে পরিণত। শুধু ইমান বললে ইমান না, কাজ না করলে ইমান হয় না, ইমান আসে না। এখানে বলা হয়েছে অতিরিক্ত ভাবে যে নেক কাজ করলে পরে, ইমানের সাথে নেক কাজ করলে পরে জান্নাতে আপনার জন্য রুম তৈরি হবে, কামরা তৈরি হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, তোমাদের মাল তোমাদের সন্তান এইসব দ্বারা আমার কাছে নৈকট্য পাওয়া যাবে না। আমার নৈকট্য পেতে হলে তোমাদের মাল কোনো কাজে আসবে না, সুদান করলে আসবে, তার মানে মাল দিয়ে সেখানে যে ঘুষ ঘুষ দিয়ে বা টাকা কিনতে পারবে নাকি, অসম্ভব, কেনা যাবে না। তোমাদের সন্তান তোমাদের ধন কোন কাজে আসবে না আমার মা নৈকট্য লাভের জন্য, তার কি করতে হবে, যে ব্যক্তি ইমান আনবে আমার প্রতি বা যে জিনিসের প্রতি ইমান আমার দরকার, ইমান আনবে বা আমিলা সালিহান, অনেক কাজ করবে। আর নেক কাজ কাকে বলে, যে কাজ তৌহিদের ভিত্তিতে হয় তাই না, শিরকের ভিত্তিতে হলে সে কাজ নেক হবে না, নেক কাজ তৌহিদের ভিত্তিতে হবে দুটো শর্তে। প্রথম শর্ত কি, ইখলাস, যদি ইখলাসের সাথে সেই কাজ করেন তাহলে সেটা হবে নেক কাজ। দ্বিতীয় শর্ত কি, তরিকায়ে মুহাম্মাদি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি করেন তাহলে সেই কাজ হবে নেক কাজ, নচেত সেটা হবে খারাপ কাজ না হয় বিদাত কাজ, কোন কাজে দেবে না। সুতরাং আল্লাহ বলে দিচ্ছেন যে মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দিফি বিমা আমিলু, যা আমল করেছে না তার ডবল তাকে সওয়াব দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন, আর তারা রুমে রুমে কক্ষে কক্ষে নিরাপদভাবে বাস করবে, কোথায়, জান্নাতে। বুঝা গেল, ইমানের সাথে নেক আমল করলে পরে জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করা হবে। তিন নম্বর, ইমানের সাথে সাথে আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। এটা এখন জিহাদ যখন বলবো তখন জিহাদ মানে শুধু ময়দানে নেমে তলোয়ার চালানো নয়, বন্দুক চালানো নয়, জিহাদ বহু রকমের আছে। যে কোনো প্রকারের সংগ্রামকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। আপনি একটা মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবেন, এটা এক প্রকার জেহাদ তাই না, কোন মানে খারাপ মতবাদ বা ভুল মতবাদ ভ্রান্ত মতবাদ খণ্ডন করবেন কলম দিয়ে, এটা হচ্ছে কলমের জেহাদ, জিভ দিয়ে প্রচার করলে জিভের জেহাদ, ইত্যাদি ইত্যাদি। আর সব থেকে উচ্চ জেহাদ হলো ময়দানে জেহাদ। এখানে যে জেহাদের কথা বলা হয়েছে ময়দানে জেহাদ, আল্লাহ কি বলছেন, তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দেবো কি, তুমি তোরা কোন ব্যবসা জানো, অনেক রকম ব্যবসা জানো, বরং এমন ব্যবসা জানো যে যে ব্যবসা দিয়ে ঘুরিয়ে নামতে গিয়ে সুদ খাওয়া হয়। শুনছি এখন এমন ব্যবসা হচ্ছে যে যেখানে আপনার টাকা দরকার, আপনি একজনের কাছে ঋণ করতে যাবেন তো সে ঋণ দিচ্ছে না, বলছে আমার কাছে এই মাল আছে এটা নাও, দিয়ে সেই মালটা বেচারি টাকার জন্য নিচ্ছে, তার দরকার নেই, মালের দরকার নেই, কিসের দরকার, টাকার দরকার। তুমি বলছো ভাই আমার কাছে তো টাকা নেই বা আছে কিন্তু দেবে না, কি দেবে, মাল দেবে, দিয়ে যে মালটার যে দাম তার থেকে বেশি দাম দিয়ে মালটা বিক্রি করলো, ওর বেচারি মালের দরকার নেই, ও তখন করলো কি অন্য জায়গাতে কিংবা ওরই কাছে কম দামে ১০০ টাকায় নিল, দিয়ে ৯০ টাকায় বিক্রি করে তার যেহেতু টাকা দরকার ছিল টাকাটা কাজে।